পিস টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي مال ألبش روح حياتي إن أضاء الله دربي يسعني وهنائي يا لفوزي وعنائي لا يطيب الحيث إلا في رضا ربي السمائي عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালো কাজের নির্দেশ প্রদান করেছেন আর খারাপ কাজ থেকে সতর্ক সাবধান করেছেন। সালাত এবং সালাম হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে ভালো কাজের উপদেশ দেবে আর অন্যায় কাজ থেকে বিরত রাখবে। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুল মুমিনুনের। এই সূরা আল মুমিনুন মক্কি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন মুমিনদের বেশ কিছু গুণাবলী দিয়ে, যে যারা মুমিন শুধু মুখে দাবি করার নাম ঈমান নয়, আর মৌখিক দাবি যথেষ্ট নয় মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, বরং তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলি যদি তাদের মধ্যে থাকে তাহলে তারা মুমিন। আর তারা যদি ওই রকম গুণ বৈশিষ্ট্য যদি নিজেদের মধ্যে তৈরি করতে পারে তাহলেই তারা জান্নাত লাভ করবে। এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই মুমিনরা সার্বিক কল্যাণ লাভ করেছে। আল্লাহ অতীতের বাক্য দিয়া এ বিষয়টিকে ব্যক্ত করেছেন যে মুমিন লোকেরা কল্যাণ, সার্বিক কল্যাণ, ফালাহ মানে হচ্ছে সার্বিক কল্যাণ, সমস্ত রকমের মঙ্গল, দিন দুনিয়া জীবনের প্রত্যেক স্তরের মঙ্গল হাসিল করা। এই জন্য নামাজের জন্য আজানে একামতে ডাক দিতে গিয়ে হাইয়া আলা সলার পরেই বলতে হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা সার্বিক মঙ্গলের জন্য এসো, এমন কাজে এসো যেই কাজ হচ্ছে সলাত, এই সলাতেই তোমাদের জন্য সার্বিক দিন দুনিয়ার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের ফালাহ রয়েছে, কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে। আল্লাহ পাক বলছেন মুমিনরা সফল হয়েছে, অথচ মুমিন সফল হবে, অতীতের কথা যখন নিশ্চিত হয় হবেই হবে, তখন সে ভবিষ্যতের কথা, ভবিষ্যতের বিষয়গুলি যদি নিশ্চিত হয় যে অবশ্যই হবে হবে সেটা, তখন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ব্যক্ত করেছেন অতীতের ভাষা দিয়ে। একটা জিনিস ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, মুমিনরা অনেকেই দুর্গত, নির্যাতিত, অভাবী, দুর্বল, আল্লাহ বলছেন যে মুমিনরা সফল কাম, সার্বিক মঙ্গল লাভ করেছে, লাভ করেছে না লাভ করবে, লাভ করবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও লাভ করবে যদি সত্যিকার অর্থে মুমিন হয়, আর আখেরাতে তো লাভ করবে, আর আসল টার্গেট হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত পরকাল, কারণ সেখানে চিরকাল থাকতে হবে। আর এই পৃথিবীর উদাহরণ তো একটি গাছের তলার মতো, সফরে যাচ্ছেন কোথাও, ক্লান্ত হয়েছেন, গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম করবেন, এতটুকু পৃথিবী, আর তাও জানেন না কতক্ষণ থাকবেন, বিশ্রাম করতে গিয়ে তো বলতে পারেন যে আমি দু চার ঘন্টা বা দশ ঘন্টা থাকবো, কিন্তু পৃথিবীতে কত ঘন্টা থাকবেন তাও বলতে পারবেন, কত মিনিট থাকবেন তাও বলতে পারবেন না। এই তো দুনিয়ার মূল্য, আসল কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে পরকালের কামিয়াবি। মুমিন কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয় নম্রতা অবলম্বন করে, সলাতে তাদের খুশু থাকে। খুশু হচ্ছে অন্তরের অবস্থা, অন্তর বিনয়ী হয়, অন্তরে নম্রতা ভাব সৃষ্টি হয় এবং তার বহিঃপ্রকাশ ঘটে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর। সলাতে যখন দাঁড়িয়েছেন তখন আপনি দুনিয়া থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন, নামাজও পড়ছেন আর দুনিয়ার হিসাব নিকাশও করছেন, সবকিছুর চিন্তা নামাজের মধ্যে, এই শয়তানকে সুযোগ দিচ্ছেন আপনি। এইরকম যদি আপনার নামাজ হয় তাহলে তো নামাজের মধ্যে খুশু, নিষ্ঠার সাথে নামাজ পড়া, বিনয় এবং নম্রতার সাথে একগ্রচিত্তে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজের উত্তম কোয়ালিটি। আর যত এটা কমবে তত কোয়ালিটি ডাউন হবে। ওয়াল্লাযীনাহুম আনিল্লাগ মুরিদুন, মুমিন ওই সব লোকেরা যারা অনার্থক কথা কাজ থেকে বা ওয়াসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, যেখানে দেখে যে ফালতু কথা হচ্ছে, ওয়াসার আলাপ আলোচনা হচ্ছে, ফালতু কাজ হচ্ছে। ফালতু কাজ কোনটা? যাতে দুনিয়ারও বৈধ লাভ নেই আর আখেরাতেরও একটা নেকিও বাড়বে না, একটা হালাল পয়সাও বাড়বে না, একটা টাকাও পাবেন না আর একটা নেকিও হবে না, এইসব কাজ হচ্ছে লঘু কাজ। যদিও তা জায়েজ হয়, তাতে বেশি সময় কাটানো এটা হচ্ছে লঘু ফালতু কাজ। খেলাধুলা যদি এমন হয় যাতে শরীর চর্চাও হলো না, তাহলে শরীরও লাভ হলো না, এজন্য এমন খেলা জায়েজ নয় যেই খেলাতে শরীরও চর্চা হয় না, একটা হালাল পয়সাও উপার্জন হলো না আর আখেরাতে একটা নেকিও হলো না, এগুলো হচ্ছে ফালতু কাজ। আর লাগো অনার্থক ফালতু কাজ বা কথা হচ্ছে যে কোনো গুনাহ পাপের কথা কাজ হচ্ছে লাগো। মমিন মানুষ নিজের মূল্যবান সময়কে অনার্থক ওয়াসার কথা কাজে নষ্ট করে না। তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লিজ্জাকাতে ফাইলুন, আর মমিন তো ওরাই যারা জাকাত দিয়ে থাকে, জাকাত প্রদান করে। আল্লাহ পয়সা দিলে শতকরা 2.5%, 100 টাকা 2.5 টাকা জাকাত দেবে গরিব অভাবীদের সমস্যার সমাধানের জন্য। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফেজুন, আর মমিন তো ওইসব লোকেরা যারা নিজের যৌন অঙ্গকে সুরক্ষিত করে, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন ক্ষুধা দিয়েছেন, আর এই ক্ষুধার নিবৃত্তির জন্য, ক্ষুধা দূর করার জন্য আল্লাহ পাক হালাল রিজিক দিয়েছেন। এই হালাল রিজিক ছাড়া কোথাও হারাম পথ অবলম্বন করা এটা মমিনের কাজ নয়। মমিন হলে এই কাজ কখনো করতে পারে না। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ পাক তাহলে বৈধ পথ রেখেছেন। হারাম পথ বন্ধ, পাপের পথ বন্ধ, কিন্তু সঠিক পথ যেই পথে আপনার ক্ষুধা দূর করতে পারবেন, যেমন পেটের ক্ষুধা দূর করেন তেমন যৌন ক্ষুধা রয়েছে সেটাও দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পন্থা দান করেছেন। পশুর চরিত্র মানুষের জন্য শোভনীয় নয়, এই জন্য আল্লাহ জেনা, ব্যবিচার, সমকামিতা, হস্তমৈথুন সবকিছু হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ এটা জায়েজ করেছেন। আওমা মালাকাত আইমানহুম, অথবা তাদের মালিকানাভুক্ত দাসীরা, মালিকানাভুক্ত দাসী যদি শরীয়ত সম্মত আপনার কাছে ঘরে এসে থাকে, যার বিস্তারিত বিবরণ এখানে হয়তো করার আমাদের সময় নেই, কিন্তু শরীয়ত সম্মত হইতে হবে তাহলে সে রাস্তা খোলা আছে, অবৈধভাবে নয়। পয়সা আছে আর জবরদস্তি কোনো স্বাধীনকে ক্রয় করে নিয়ে চলে আসলাম, ধরে নিয়ে চলে আসলাম, ক্ষমতা আছে, আর দাসী না, কাজের মেয়েরা, বাড়ির চাকরানীরা, তারা দাসী নয়। দাসী মানে কৃত দাসী, যা আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় মেহনত পরিশ্রম করলে, জিহাদ করলে, জিহাদের ময়দান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের জামানায় যেভাবে আসতো, তখন খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খোলাফায়ে রাশিদিনগণ, তারা যা কে ভাগ করে দেবেন সে তার মালিক হবে। এছাড়া আর কোনো স্থান নেই, কোনো পথ নেই যেখানে যৌন ক্ষুধা দূর করতে পারবে কোনো মানুষ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই ক্ষেত্রে তাদেরকে তিরস্কার করা হবে না, আল্লাহ ধরবেন না। তবে স্ত্রীর ক্ষেত্রে 1, 2, 3, 4 তার বেশি নয়, আর একাধিক যদি বিবাহ করতে হয় তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শর্ত রেখেছেন। ফামান ইবতাগা ওয়ারা আযালিকা, কিন্তু যদি কেউ এছাড়া অন্য কিছু সন্ধান করে, স্ত্রীও নয় আর শরীয়ত সম্মত দাসীও নয়, কিন্তু দাসীও নয়, গার্লফ্রেন্ড, বান্ধবী, কলেজ ইউনিভার্সিটির সাথী সঙ্গী, লিভ টুগেদার, একসাথে আমরা থাকি, একসাথে চাকরি করি, সুতরাং একসাথে আমরা বসবাস করি, যে পশ্চিমা সভ্যতা, পাপিষ্টদের সভ্যতা, আল্লাহ পাক বলছেন এইসব রাস্তা কেউ যদি অবলম্বন করে, এরকম মুসলিম সমাজে কিছু কুসংস্কার আছে, পাপীদের পাশে বসবাস করে এই পাপগুলি মুসলিম সমাজে ঢুকে পড়েছে। শালি আদাঘরওয়ালি মুসলিম পর্যন্ত বলে, শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সাথে গল্প না, শালির সাথে চুপচাপ গল্প, ঘরে নির্জনে শালির সাথে গল্প, আল্লাহ জায়েজ করেননি। আপনার চক্ষু ঠান্ডা করার জন্য, মন ঠান্ডা করার জন্য আপনাকে আল্লাহ স্ত্রী দিয়েছে, তার সাথে গল্প করেন। আপনার স্ত্রী খেতে দিতে না, আপনার স্ত্রী ওর বোনকে পাঠাচ্ছে, যুবতী বোনকে, যা তো দুলাভাইকে খেতে দিয়ে, জায়েজ নয়, হারাম, এগুলি জেনার রাস্তা। ভাবি ভাবির সাথে রহস্যময় যাক, স্বামী স্ত্রী যতটা করে না ভাবির সাথে চলে রহস্যময় যাক, এগুলি হারাম, এগুলি অশ্লীলতা। আর এগুলির কারণেই জেনা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি জেনা হয় সালির সাথে, না হয় ভাবির সাথে, আর তারপরে পাড়া প্রতিবেশী আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষা, এগুলি অশ্লীলতা ছড়াবার মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলছেন যে স্ত্রী এবং দাসী ছাড়া কেউ অন্য কোনো রাস্তা যদি অবলম্বন করে, ফাউলাই কাহমুল আদুন, তাহলে এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওর মধ্যে একটা রাস্তা আছে হস্তমৈথুন করা, বিবাহ করতে পারে না, এখনো পায়ে দাঁড়াইতে পারেনি। আজকালকার যুবকরা BMA পাস করে নিয়েছে, বাপের অনেক কিছুই আছে, তারপরও না চাকরি যে পায়নি, পায়ে দাঁড়াইতে পারিনি, বাড়ি করতে পারিনি, পাকা বাড়ি, সেজন্য পায়ে দাঁড়াইতে পারিনি, পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40-50 শেষ, আর কোনো কাজের যোগ্য থাকে না, তখন শুরু করলো হস্তমৈথুন, জায়েজ নয়। যদিও উদ্দেশ্য সৎ থাকে যে আমি জেনা ব্যভিচার থেকে বাঁচবো, সমকামিতা আর কুকাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচবো, সেই জন্য হস্তমৈথুন করছি, আমি তো জেনা ব্যভিচার করছি না, সমকামিতা করছি না, গোনা থেকে বাঁচাবার জন্য, তবুও জায়েজ নয়, হারাম। তবে যেই ব্যক্তি অপারগ, বিবাহ করতে পারছে না, তার জন্য শরীয়ত সম্মত চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়া মাশার শাবাব, হে যুবকরা, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে কেউ যদি বিয়ে করার শক্তি রাখে তাহলে বিয়ে করো, আর বিয়ে করতে পারছো না অথবা বিয়ে করেছো কিন্তু বিদেশে নিয়ে আসতে পারছো না, যেখানে তুমি বিদেশে চাকরি করো, অমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম, যদি না বিবাহ করতে পারো অথবা স্ত্রীর সাথে না রাখতে পারো তাহলে রোজা রাখো, ফাইন্নাহু লাহু ইজা, রোজা রাখলে পাপ থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা আল্লাহ পাক তোমার মধ্যে সৃষ্টি করে দেবেন। সাইন্টিফিক বিষয় এটা। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে, হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেওয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে, তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী 8ম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা 6438। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নম্বর 8 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মোমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে মোমিনদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মোমিনরা তাদের আমানতকে রক্ষা করে, ও আহদেহিম এবং তাদের চুক্তির খেয়াল রাখে, চুক্তি রক্ষা করে, আমানতে খেয়ানত করে না। আর কারো সাথে বৈধ চুক্তি যদি হয়, প্রথম চুক্তি করার সময় চিন্তা করে নিতে হবে যে এই চুক্তি বৈধ না বৈধ নয়, জায়েজ না জায়েজ নয়, তা গোনার কাজ না জায়েজ কাজ। চুক্তি হয়ে গেলে চুক্তির ওপর অটল থাকে, চুক্তি ভঙ্গ করে না। আল্লাহ ফাকর রাব্বুল আমানতের কথা বলেছেন, আমানত ধন সম্পদের ক্ষেত্রে, কোনো ব্যক্তি আপনার কাছে কোনো কিছু রাখলো এই আমানত, কথার ক্ষেত্রে কোনো এমন গোপনীয় কথা বললো যে ভাই এই কথা কোথাও আপনি বাইরে বলিয়েন না, এতে আমার ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হবে, এই কথার আমানত। এছাড়া আর একটি আমানত রয়েছে, এই তিনটি আমানত বলবো, সেটা হচ্ছে আল্লাহ ফাকর রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আদায় করা, এটা হচ্ছে আমানত। আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন, শরীয়তের বিধিবিধান পালন করবেন, সালাত জাকাত সিয়াম হজ ইসলামী বিধিবিধান পালন করবেন, আর হারাম পাপ থেকে বেঁচে থাকার এই দায়িত্ব দিয়েছেন, সুতরাং এই দায়িত্ব পালন করা আমানত। এই অর্থে সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনাল আমান, আমি আমানত পেশ করেছি আর মানুষ গ্রহণ করেছে আমানত। তাহলে ইসলামী বিধিবিধানের দায়িত্বের আমানত, টাকা পয়সার আমানত, কথার আমানত, এগুলিকে মুমিনরা রক্ষা করি। আর চুক্তি হয়ে গেলে চুক্তির ওপর অটল থাকে। ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম মুহাফিজুন, আর মুমিন ওই সব লোকেরা যারা তাদের নিজের নামাজের সালাতের হেফাজত করে, সুরক্ষা করে, নামাজ নষ্ট করে না। হেফাজতের বিপরীত হচ্ছে নষ্ট করা, আংশিক নষ্ট হোক আর পুরোপুরি নষ্ট করা হোক। আপনার টাকা পকেটে আছে, ছিঁড়া পকেট যদি থাকে, তাহলে আপনি টাকা পয়সার হেফাজত করলেন না, মানি ব্যাগের হেফাজত করলেন না। ঠিক তেমনি আপনি আপনার নামাজের হেফাজত করবেন মানে কোনো ঘাটতি রাখবেন, 17 আল্লাহ ফরজ করেছেন, 17-15 করবেন না, টাইমে সময়ে ফরজ করেছেন, সূর্য ওঠার পরে ফজর পড়ছেন এমন যেন বদভ্যাস না থাকে, ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ পড়ছেন এমনটা না হয়, জামাতে পড়ছেন না, ঘরে মহিলাদের মতো ঘরে নামাজ পড়ছেন এমনটা না হয়, তাহলে নামাজের হেফাজত আপনি করলেন না। নামাজের হেফাজতের বিভিন্ন দিক রয়েছে, যাকে আল্লাহ অন্য ভাষায় নামাজ কায়েম করা বলেছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী হবে, এদেরকে আল্লাহ ওয়ারেস বানাবেন। কিসের ওয়ারেস? টাকা পয়সার সবচেয়ে বড় জিনিস, যেটা হচ্ছে সবার কাম্য। আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসা, যারা ফিরদাউস নামক জান্নাতের ওয়ারিস হবে, হুম ফিহা খালেদুন, তারা সেখানে চিরকাল থাকবে। ফিরদাউস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরদাউস দান করবেন ওই সব মুমিনদেরকে, যে সব মুমিনদের মধ্যে এই গুণাবলীগুলি রয়েছে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন মানুষের আসল সৃষ্টির কথা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, তিন, তিন হচ্ছে কাদা, মাটি সাথে পানি মিশানো, এই কাদাকে বলা হয় তিন, আর তার সারাংশ আল্লাহ ফাকর বলবেন তার থেকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, প্রথম মানুষকে। আর এর আর একটা অর্থ হতে পারে যে প্রত্যেকটি মানুষের সৃষ্টিতে মাটির উপাদান আছে, কারণ বীর্য যে তৈরি হয়, শুক্র তৈরি হয়, তা খাদ্য ফলে তৈরি হয়, তাই না? খাদ্য থেকে তৈরি হয়, আর এই খাদ্য আসে ফসল থেকে, ফল থেকে, ফসল থেকে খাদ্য আসে, আর এই ফসল জন্মায় মাটি থেকে। তাহলে মাটির উপাদান প্রত্যেক মানুষের সৃষ্টিতে আছে, এই অর্থে আল্লাহ পাক প্রত্যেক মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, অতঃপর তাকে আমি শুকর বিরুন্দুতে পরিণত করেছি, ফি কারারিম মাকিন, মানুষকে সৃষ্টি করেছি আর এই সৃষ্টির সিস্টেম তৈরি করে দিয়েছি যে মানুষ স্বামী স্ত্রীর মিলনে, পুরুষ নারীর মিলনে সৃষ্টি হবে, আর এই বীর্যকে আমি রেখে দিয়েছি ফি কারারিম মাকিন, মজবুত স্থানে, এমন স্থানে যে স্থানের গর্ভধারণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ মহিলার জরায়ুতে, রাহিমে, রাহিম জরায়ুকে এখানে কারারি মাকিন বলা হয়েছে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, অতঃপর এই শুক্রবিন্দুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি 40 দিনে, ফা খালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে জমাট বাঁধা রক্তকে আমি গোস্তের টুকরোতে, পিণ্ডতে পরিণত করেছি, ফা খালাকনাল মুদগাতা ইজামান, অতঃপর আমি সেই গোস্তের পিণ্ডকে আমি সৃষ্টি করেছি, রূপান্তরিত করেছি, পরিণত করেছি, ইজামান হাড় হাড্ডিতে, তারপরে হাড্ডি আল্লাহ পাক দিয়েছেন গোস্তের ভিতরে ভিতরে হাড্ডি, শুধু যদি হাড়গুলি থাকতো দেখতে ভালো লাগতো না, আর শুধু যদি শরীরে গোস্ত থাকতো তো এই শরীর দাঁড়াতে পারতো না। আল্লাহ পাক কত বড় হিকমতওয়ালা। আল্লাহ পাক বলছেন ফাকাসাউনাল ইজাম আল্লাহমান, তারপরে আমি পরিয়ে দিয়েছি হাড্ডির ওপর গোস্ত, আল্লাহ হাড় হাড্ডি তৈরি করেছেন এই জমাট বাঁধা রক্ত, তারপরে গোস্তের পিণ্ডের ওপর, তারপরে এই হাড় হাড্ডিতে আল্লাহ পাক গোস্ত পরিয়ে দিয়েছেন, যেমন শরীরে কাপড় পরিধান করা হয় ঠিক তেমনি যেন হাড়গুলির ওপর এই গোস্তগুলি কাপড়ের মতো পোশাকের মতো পরিয়ে দেওয়া হয়েছে। সুম্মানশা নাহ খালকানা আখার, অতপর তাকে আর এক সৃষ্টিতে রূপান্তরিত করেছি, অর্থাৎ মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ করে সৃষ্টি করে নিয়ে এসেছি। আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন। ফাতাবারাকাল্লাহ হাসানুল খালেকিন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, যিনি সর্বোত্তম সৃষ্টিকারী। তার মানে কি আরো কোনো সৃষ্টিকারী আছে? এখানে খালেকিন মানে মুসাউয়িরিনের অর্থ। ছবি অঙ্কন করে অনেকে, মূর্তি প্রতিমা অনেকে তৈরি করে, অনেক কিছু তৈরি করে, আর্ট করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর ছবি অঙ্কনকারী এবং সৃষ্টিকারী। আর মানুষ সুন্দর কিছু ছবি তৈরি করতে পারলেও, আর্ট করতে পারলেও আত্মা দিতে পারে না, প্রাণ দিতে পারে না, এরকমের কোনো মানুষ তৈরি করে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানুল খালেকিন। তোমরা এরপরে মৃত্যু মুখে পতিত হবে, প্রত্যেকে তোমরা মারা যাবে। তাহলে যারাই পৃথিবীতে এসছে, মারা গিয়েছে, মারা যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুম্মাইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে। মরে গেছো মানে চলে গেছো, আর কিছু না, যা পাপ করলে করলে সাথে নিয়ে চলে গেছো, আর কিছুই হবে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হইতে হবে, জবাবদেহি করতে হবে তোমার পুরো লাইফ সম্পর্কে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়িক ওয়া কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ পাক বলছেন আর নিঃসন্দেহে আমি তোমাদের ওপর সাতটি আসমান, সাবআ তারায়িক, তারিকাতুন মানে রাস্তা, তো আকাশগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বলে আখ্যায়িত করেছেন। এগুলি হচ্ছে পথ, ফেরেশতাদের পথ, এগুলি হচ্ছে চন্দ্র সূর্য তারকারাজির পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশগুলিকে এখানে তারায়িক বলেছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আর আমি সৃষ্টি থেকে অনভিহিত নই, যে আমি সৃষ্টি করে দিয়ে এমনিতেই ছেড়ে দিয়েছি এমনটা নয়। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার উপজীবিকার ব্যবস্থা করেছেন, কোথায় মানুষ হবে, কি করে মানুষ হবে, কি করে লালিত পালিত হবে, কে লালন পালন করবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন আর আকাশ থেকে আমি পানি বর্ষণ করেছি, বেকাদারিন, সুপরিমিতভাবে, যতটা লাগে। কম যদি হয়ে যায় তাহলে দুর্ভিক্ষ নেমে আসবে, আর খুব বেশি হলে ডুবে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো ফসল থাকবে না, কোনো ফল থাকবে না। আল্লাহ তাই বেকাদারিন বলেছেন। ফাসকান্নাহু ফিল আরদ, আর তাকে আমি স্থান দিয়েছি পৃথিবীতে, পানি যে মাটিতে ধরে রাখবে ধারণ ক্ষমতাও মাটিকে দিয়েছি। পানি বর্ষিচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু মাটি ধরে রাখতে পারছে না, তাহলে এই পানিতে আমাদের কোনো লাভ হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, আর নিশ্চয়ই আমি এই পানিকে নিয়ে যেতে, সরিয়ে দিতে সক্ষম। আমি যদি ইচ্ছা করি পানি রাখবো না, পাতালেও কোনো পানি খুঁজে পাবে না, সেটা আমি করতে পারবো, তোমাদেরকে একেবারে পানি থেকে বঞ্চিত করে দেবো। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ফানশান আলাইকুম বিহি জান্নাতিম মিন নখিলিন ওয়া আনাব, আর তোমাদের জন্য আমি এই পানির দ্বারা খেজুরের বহু বাগান দান করেছি, বাগান আমি সৃষ্টি করেছি, ওয়া আনাব, আঙ্গুরের বাগান তৈরি করেছি, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরা, তাতে তোমাদের জন্য রকমারি ফলমূল রয়েছে, বহু রকমের ফলমূল আজকে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া মিনহা তাকুলুন, আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো, খেয়ে থাকো। ওয়া শাজারাতান, আর বিশেষ করে একটি গাছও আমি সৃষ্টি করেছি, যেটি বরকতময় গাছ, যেমন আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন তাখরুজু মিন তুরি সাইনা, যেই গাছটি উৎপাদিত হয় সাইনা নামক পর্বতের আশেপাশে, তুরি সাইনা পাহাড়ের আশেপাশে, অর্থাৎ প্যালেস্টাইন এলাকায়, শাম দেশে এই গাছ জন্মায়। সেই গাছ হচ্ছে জৈতুনের গাছ, আল্লাহ পাক সেই গাছের কথা বলছেন। তাম্বুত বিদ্যুহনে, যা উদ্গত হয় তেলের জন্য, তাম্বুত বিদ্যুহন, যাতে থেকে তেল হয়, জৈতুনের তেল, সবচেয়েতে ভালো তেল হচ্ছে জৈতুনের তেল। অসিবগিন লিল আকেলিন, আর যারা খাদ্য গ্রহণকারী, ভক্ষণকারী, তাদের জন্য সেটা তরকারি রূপে ব্যবহৃত হয়, জৈতুনের ফল তরকারি হিসাবে খাদ্যের সাথে ব্যবহৃত হয়। শিবগুণ, আল্লাহ, শিবগুণ মানে শাব্দিক অর্থ রং, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তরকারিকে শিবগুণ বলেছেন, তরকারির কাজে আসে, আর তার তেলটা খাওয়ার কাজে আসে। তেল এমনি তো কাঁচা তেল খাওয়া যায়, জৈতুন তেল আজকে আরব দেশে ডালে দিয়ে এক ধরনের ডাল পাওয়া যায়, ডালও বলে ফুলও বলে, দুই রকম কয়েক রকমের হয়, সেগুলিতে দিয়ে খান, অত্যন্ত উপকারী শরীরে, সেটা ব্যবহার করলে অত্যন্ত উপকারী ছোটদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব নিয়ামত মানুষকে দান করেছেন। ওয়াইন্না লাকুম ফিল আনআম ইলা ইবরা, আর নিশ্চয় তোমাদের জন্য চতুষ্পদ জন্তুতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ভালো করে দেখো গবাদি পশু কত কিছু তোমাদের এখানে শিখা রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, যা তাদের পেটে আছে তা থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই। পায়খানা পেশাবের মাঝখান থেকে, গোবরের মাঝখান থেকে, ময়লা আবর্জনার মাঝখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন দুধ বেরিয়ে আসছে, এমনিতে বেরিয়ে চলে আসছে, প্রাকৃতিক বেরিয়ে চলে আসছে, কেউ এসব সৃষ্টি করার নেই। একটা ছোট্ট জিনিস যদি দেখেন বলে এটা কোথাও কোনো কারখানায় তৈরি হয়েছে, আর এমনিতে এটা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসির, আর এই গবাদি পশুতে তোমাদের জন্য এছাড়াও বহু উপকারের দিক রয়েছে। অমিনহা তাকলুন, আর তার থেকে কতে গবাদি পশুকে তোমরা খেয়েও থাকো, তোমরা সেসবের গোস্ত। ওয়া আলাইহা ওয়াল আলফুলকে তুহমালুন, আর তোমরা এস কিছু এমন গবাদি পশু রয়েছে যেগুলোকে তোমরা বাহন রূপে ব্যবহার করো, যেগুলোর উপর সওয়ার হয়ে থাকো, উটের পিঠে চেপে থাকো, গরুকে গাড়িতে ব্যবহার করো। ওয়াল আলফুলকে তুহমালুন, আর তোমরা নৌযানে সওয়ার হয়ে থাকো, আরোহণ করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব নিয়ামত তোমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার নিয়ামতের মর্যাদা দান করার তৌফিক দান করেন, গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, এবং এসব নিয়ামতের যিনি সৃষ্টিকর্তা তার হক আদায় করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূরু বি কলবি মালাল বিশরু হায়াতি মুল আদা আল্লাহু يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে। সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, সরল পথ। আজ রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি প্রেজেন্টস Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career, dekhun Career Guidance, proti robibar raat 6:30.